الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد فأعوذ بالله من الشيطان الرجيم سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض. رب العالمين سورة الحديدة 21 نمبر آیات بولچن سابقوا الى مغفرة من ربكم وجنة তোমরা প্রতিযোগিতা করে করে এগিয়ে যাও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত লাভ করার জন্য এবং জান্নাত লাভ করার জন্য। সুবহানাল্লাহ বিহামদিহি। যদি আমরা ক্ষমা লাভ না করতে পারি তাহলে জান্নাতে যাব? আর আল্লাহ বলেছেন তোমরা তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে অগ্রসর হও, প্রতিযোগিতা করে করে অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা লাভের জন্য আর জান্নাত পাওয়ার জন্য। জান্নাত সম্পর্কে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, জান্নাতের প্রস্থ হলো আসমান জমিনের প্রস্থের মতো, সাত আকাশ সাত জমিনের প্রস্থের মতো, এর মতো হচ্ছে জান্নাতের প্রস্থ। অন্য আয়াতে রব্বুল আলামিন বলেছেন وسارعوا الى مغفره من ربكم ورجلن سارع سارع شبد السرعه تقرب الى السرعه سارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات والارض এবং জান্নাতের দিকে অগ্রসর হও, যে জান্নাতের প্রস্থ হচ্ছে সাত আকাশ এবং সাত জমিন। সুবহানাল্লাহ, তাহলে জান্নাত কত বড়! আমরা বিশ্বাস করি জান্নাত রয়েছে, জান্নাতে কি নিয়ামত রয়েছে যত বলবেন শেষ হবে না। কিন্তু হাদিসে কুদসিতে বুখারী এবং মুসলিমে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এরকম হাদিসকে আমরা সাধারণত কি বলি, হাদিসে কুদসি আল্লাহর কথা, আল্লাহ বলেন قال الله عز وجل أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. الله أكبر. مصداق ذلك في كتاب الله تعالى في كتاب الله فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. الله سبحانه وتعالى قال حديث قدسي আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছি যেগুলো কোনো কান দেখেনি, যেগুলো কোনো চোখ দেখেনি। সুবহানাল্লাহ, এত নিয়ামত কখনো আমরা দেখতে পাইনি। বর্তমানে যত বড় ধনী হোক না কেন, যত বড় বিত্তশালী হোক, পৃথিবী পৃথিবীর তো কোনো মানে নেই আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, এবং ওইসব নিয়ামত সম্পর্কে কোন কান শুনেনি, কোন মানুষের মনে কল্পনাও জাগেনি। সুবহানাল্লাহ, আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনা কি করবেন যেগুলো দুনিয়াতে আছে, যা আপনি জানেন তাই তো, জান্নাতে কি আছে কি কল্পনা করবেন? আল্লাহু আকবার। তাহলে জান্নাত আছে কি না? জান্নাতে যেতে চান? যদি জান্নাতে যেতে চান তাহলে কিন্তু রব যেভাবে বলেছেন ওইভাবে আখিরাতের দিকে আখিরাতের মুখী হয়ে আমাদেরকে চলতে হবে, আল্লাহর নির্দেশ পালন করতে করে চলতে হবে, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে চলতে হবে। এরপরে বলছেন আল্লাহর কিতাবে এর সত্যায়ন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুস সাজদার 17 নম্বর আয়াতে বলেছেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। কেউ জানে না, কোন মানুষ জানে না, যারা জান্নাতি তারা জানে না, আল্লাহ নেককার বান্দাদের জন্য আল্লাহ পাক চুকের শীতল হিসাবে জান্নাতে কি আল্লাহ পাক তাদের জন্য গচ্ছিত রেখেছেন, জমা রেখেছেন, কেউ জানে না। সুবহানাল্লাহ, যারা জান্নাতি হয়ে যায় না ওখানে যাওয়ার পর বুঝবে আল্লাহ কি বলেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, ওরা যে আমল করত এর বদলা স্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সব নিয়ামত তাদের জন্য জান্নাতে রেখেছেন। আরেকটি হাদিস শুনেন, কারণ জান্নাতের নিয়ামত তো অনেক বলা যায় এই সংক্ষিপ্ত আলোচনায়। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবেন, ইয়া আহলাল জান্নাহ। সহীহ মুসলিমের হাদিস, হে জান্নাতীরা, জান্নাতবাসী, তারা বলবে, লাব্বাইক রাব্বানা ওয়া সাআদাইক ওয়াল খায়রু ফী ইয়াদাইক, হে রব, তোমার ডাকে আমরা সাড়া দিলাম, তোমার ডাকে সাড়া দিয়ে আমরা সৌভাগ্যবান হতে চাই, তোমার হাতেই রয়েছে, তোমার দু হাতেই রয়েছে সব রকমের কল্যাণ, লাব্বাইক। ফায়াকুল হাল রাদীতুম, তোমরা আল্লাহ বলবেন তোমরা কি রাজি আছো, যা পেয়েছো জান্নাতে যাওয়ার পর তো তাদেরকে বলবেন, বলবেন তোমরা কি রাজি আছো, যা পেয়েছো। তারা বলবেন, ওয়া মা লানা লা নারদা ইয়া রব ওয়াকাদ আতাইতানা মা লাম তুহতি মা লাম তুতি আহাদান মিন খালকি, হে রব আমরা কেন রাজি হব না, কেন সন্তুষ্ট হব না, অথচ আপনি আমাদেরকে এমন কিছু দিয়েছেন যা কিছু আপনি আপনার অন্য কোন সৃষ্টিকে দান করেননি। যখন আমরা জান্নাতে যাব তখন বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতি বানাও, আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও, আল্লাহ আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসবাসীদের অন্তর্ভুক্ত করো। আচ্ছা, তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর থেকে আরো উত্তম জিনিস না দিব না, আরো উত্তম নিয়ামত। সুবহানাল্লাহ, যা পাওয়ার তো সব পেয়ে গেছেন, এর থেকে আরো উত্তম জিনিস দিব না, উত্তম নিয়ামত দিব না। তারা বলবেন, ইয়া রব ওয়া আইয়ু শাইইন আফযালু মিন যালিক, আমরা যা পেয়েছি এর থেকে আর উত্তম আর কি হয়, হে রব। সুবহানাল্লাহ, তখন আল্লাহ বলবেন, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদান, আমি আমার সন্তুষ্টি আর রেজা তোমাদের উপর অবধারিত করে দিলাম, আমি আর কখনো এরপরে আর কখনো তোমাদের প্রতি আমি অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় নিয়ামত, এটা জান্নাতে যারা জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত এটা। আল্লাহ পাক বলবেন, আমার সন্তুষ্টি আমি তোমাদের উপর জরুরি করে দিলাম, খালাস এটা আলাদা থাকবে, হালাল করে দিলাম তুমি, আমি তোমাদের জন্য আমার সন্তুষ্টি, আমি আর তোমাদের প্রতি আর কখনো অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ, আচ্ছা আল্লাহর সন্তুষ্টি যদি আমরা পেতে চাই, ওই জান্নাতে যাওয়ার পর যে সন্তুষ্টি, ওই সন্তুষ্টি যদি পেতে চাই, তাহলে পৃথিবীতে আমরা কি ওই রকম কাজ করতে হবে না, এমন কাজ করতে পারবো না আমরা যে কাজ করলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হন? যদি আমি নেক আমল না করি তাহলে আমি জান্নাত কিরকম পাবো? আপনারা আগে শুনেছেন, জাযাআম বিমা কানু ইয়ামালুন, আমাদেরকে আমল করতে হবে নেক, অবশ্য অবশ্যই আমল নেক করতে হবে, ভালো পথে থাকতে হবে। আর একটু পূর্বে আপনারা যেভাবে শুনেছেন, কোন আমল আমি করলে আল্লাহর দরবারে কবুল হবে না, তবে অবশ্যই দুই শর্ত থাকতে হবে, এক নিয়ত খালিস, আর আরেকটা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল। এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমল হয় তাহলে আল্লাহ পাক কবুল করবেন, আর যদি নিয়ত হয় খালিস তাহলে কবুল করবেন। আর আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল না করেন, অনেক আমল করলেন, হাজার হাজার আমল করলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হলো না, এই আমল আল্লাহর দরবারে কবুল হলো না, এই আমলের মাধ্যমে আপনি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না, বরং এরকম আমল করলে আল্লাহ কি হবেন, নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন। তাহলে কোন ভাবে আমল করলে আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন? তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যদি আমরা আমল করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে জান্নাতি বানাও, আমাদের সকলকে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় আমল করার তৌফিক দাও, আমাদের সকলের নিয়ত খালিস করে দাও। ইয়া রব তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।